الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين عن ابن عباس رضي الله عنه قال من اقتدى بالقرآن فلا يضل في الدنيا ولا يشقى في الآخرة ثم قرأ فمن تبع هدايا فلا يضل ولا يشقى رواه رزين بإسناد صحيح সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কিরাম এবং কাকনাট এলাকার ভাই ও বোনেরা কাকনাট এই বাজারের উপরে এটাই আমার প্রথম আগমন তবে এলাকাটি খুবই পরিচিত 1982 সাল থেকে আমি ঝেনায় যাতায়াত করি কাকনাট বিশেষভাবে পরিচিত কেন আমার মহেশের গাড়ি এখানে আটকে গেছিল আমি ট্রেন ফেল করেছিলাম বুঝতে পারেন না ছেলেপিলেরা জানবে না এই কাকনাটে যে কখনো মাটির রাস্তা ছিল সেখানে যে এত কাদার হাবড় ছিল দোহা বলেন আপনারা না যে আমি মহেশের গাড়িতে বসে আছি ট্রেনটা চলে গেল আমার কিছুই করার নাই নামলেই এক হাঁটু কাদা এবং তখন ভোর রাত্রি তখন ট্রেনটা এখান থেকে ক্রস করতে ফজরের আগে এই দৃশ্য আমি আজও বলতে পারি যে এই সেই কাকুনাটা আজকে আসলাম মাইক্রো চড়ে মাইক্রো কল্পনাই করা যায় না মহেশ ব্যতীত তারপর এসে উঠলাম টাইলস ফিটিং বাড়িতে প্রশ্নই ওঠে না সব মাটির দোতলা মাটির একতলা তাই না আমি তো এখনো আমাদের আব্দুল খালেক ভাইয়ের উপর বিলের মাটির দোতলা বসে ভাত খাওয়ার কথা বলতে পারি না মুসলিম ভাইয়ের ঝিনার মাটির দোতলা উঠে ভাত খাওয়ার কথা বলতে পারি না আজকের সেই কাকনাট কত পরিবর্তন আপনাদের নাতিপুত্রা তো এসব বললে হাসবে বলে কোন কালেও আমাদের এখানে দোহা ছিল বললে ওটা মিথ্যা কথা হবে সেজন্য কাকনাটের দাওয়াত পেয়ে মনে মনে সব স্মৃতিচারণ হচ্ছিল যে এই সেই কাকনহাট ট্রেন আমাকে ফেলে চলে যায় সারাদিন বসে থাকতে হয় বিকেলের ট্রেনে রাজশাহী যেতে হয় এই সেই কাকনহাটকে হয়তো সহজে বলা যায় আর এখন তো আধা ঘন্টা রাস্তা এলাম আর গেলাম ব্যাপারই না আল্লাহ পাকের মেহরবানি এই যে পরিবর্তন আপনারা দেখছেন এই পরিবর্তন আমাদের জীবনের সঙ্গে আপনি মিলিয়ে নিন আমরা ছিলাম আল্লাহর কাছে জান্নাতুল মাওয়াতে আমাদের রুহগুলিকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন 4 মাস বয়সে আমার মায়ের গর্ভে সেখানে আমার কপালে তকদির লিখে দিলেন আমার হায়াত কতদিন হবে আমি দুনিয়াতে কি কি কাজ করব আমি জান্নাতি হব না জাহান্নামি হব আমার কতটুক রুজি হবে এই 4টি বিষয় আল্লাহ পাক সেদিন আমাকে লিপিবদ্ধ করে দিয়েছেন আমি যে কখনো কাকনাট এসে মহেশের গাড়িতে আটকে যাব আবার সেই কাকনাটে মাইক্রো চড়ে আসবো এটাও আমার তকদিরে লেখা ছিল মুস্তাকার ও মুস্তাওদা দুটি কথা এসছে কোরআনে তুমি সাময়িকভাবে কোথায় থাকবে স্থায়ীভাবে কোথায় থাকবে সবই তোমার ওই জন্মের আগেই সব লিপিবদ্ধ করা আছে এইবার আমি মায়ের গর্ভ থেকে দুনিয়া বের হয়ে আসলাম, 9 মাস 10 দিন যতদিন মায়ের গর্ভে ছিলাম কোনো সমস্যা হয়নি, ভালোই তো ছিলাম। হঠাৎ মায়ের পেটে এমন ব্যথা উঠল যে আমাকে ঠেলে ফেলে দিল, আর রাখতেই পারবে না কোনো মতে পেটের মধ্যে, এমন ব্যথা আল্লাহ সৃষ্টি করে দিল। এবার বেরিয়ে এলাম, বেশি তো কান্না শুরু করলাম, কোথায় এলাম? নানির কোলে, দাদির কোলে, খালার কোলে, সবাই চুমু খায় আদর করে। আস্তে আস্তে আমি বড় হলাম, 16 বছর বয়স হল, এখন আমি যুবক হয়ে গেছি। 16 থেকে 40 বছর বয়স পর্যন্ত আমি একটা সাংঘাতিক একটা পাহলোয়ান হয়ে গেলাম, এলাকার সেরা গুন্ডা, সেরা সন্ত্রাসী অথবা সেরা ভালো মানুষ, সমাজ কল্যাণ করি, আমি সমাজকর্মী, দুটোর একটা হব, হয় ভালো হব না মন্দ হব। 40 বছর হয়ে গেল, গাড়ি পাকতে শুরু করল, এইবারে পরকালে চিঠি আসলো, আস্তে আস্তে মধ্যাহ্ন সূর্য ঢলে পড়ল, আসর হয়ে গেল, এবারে আস্তে আস্তে এগিয়ে গেল জীবন সূর্যটা, মাগরিব হয়ে গেল, সূর্য যেমন ডুবে গিয়ে অন্ধকার হয়ে যায়, আমার জীবনটা নেভে গেল, দুনিয়া অন্ধকার হয়ে গেল। যে বাপ মা আমাকে আদর করে মানুষ করেছিলেন, যে ভাইয়ের সঙ্গে একসঙ্গে দুনিয়া বসবাস করেছিলাম, সেই আপন ভাইয়েরা এমনকি নিজের সন্তানরা আমাকে আর আদর করবে না, রুহুটা চলে গেছে, লাশটা নিয়ে মাটির তলে ঢেকে দিয়ে আসলো, একবারও চিন্তা করল না যে মানুষটার জন্য এত কিছু হলো, মানুষটাকে কোন অন্তরে আমরা আজকে মাটির তলে রেখে আসলাম। কেউ কিন্তু আমাকে খাতির করবে না মরে গেলে, করবে? কেউ খাতির করবে না। নিষ্ঠুর ভাবে যদি আমি হিন্দু হতাম, আমার ছেলেই আমার মুখে আগুন দিত, ঠিক না? শুধু তাই না, আমাকে কাঠ দিয়ে, তেল দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে যখন আমি দাঁড়িয়ে যেতাম, আমার শির দাঁড়া খাড়া করে, শীত তাড়াতাড়ি পড়ে না তো, শক্ত হয়, তখন দাঁড়িয়ে গেলে আমার ওই ছেলে আমার ওই পুরা লাশের উপরে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে আমাকে গুড়িয়ে দিত। এই তো আমার দুনিয়া। জীবনের এই সফরসূচি এর সঙ্গে মিলিয়ে নিন কাকনহাটের আমার সফরসূচি, তাহলে বুঝতে পারবেন, সেদিন ছিল দোহা, আজকে হয়েছে পিচের রাস্তা, ঠিক না? সেদিন ট্রেন ছাড়া কাকনে আসা যেত না, এখন মাইক্রোনে যখন তখন আসা যায়। জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুনিয়ার পরিবর্তন হয়, সব পরিবর্তনের একটা শেষ সীমা আছে, ঠিক না? আমার সঙ্গে যারা ছিল মুসলিম ভাই, দাড়ি সাদা, যখন এসেছিলাম তখন কিন্তু আমরা ছিলাম কাঁচা দাড়ি, ইয়ং ম্যান। জীবনের এই পরিবর্তনশীলতা যিনি আনেন, মানুষকে কেউ চায় বুড়া হতে বলেন তো ভাই? কেউ চায় না। লায়তা শাবাব ইয়াউদ আমরা ক্লাসে পড়াই, যদি আবার সে যৌবন ফিরে আসত, কে আপনার যৌবনকে বার্ধক্যে নিয়ে যাচ্ছে বলতে পারেন? আপনি তো চান না, কে নিয়ে যাচ্ছে বলেন তো দেখি? নিজের ইমানকে জিজ্ঞেস করেন, আপনি অটোমেটিক্যালি বলে দেবেন যে আমি চাচ্ছি না, তথাপি যাচ্ছে, নিশ্চয় কেউ আছে, নইলে হয় কেমন করে, ঠিক না? কেউ আছে এইটা কে? এইখানে গিয়ে হচ্ছে সমস্যা। নাস্তিকরা বলছে রোড বাই ইটার্নাল লজ অফ আয়রন, সব কিছু ন্যাচুরালি প্রকৃতিক ভাবে চলছে, এর কোন কর্তা নাই। আপনি কি বলবেন? কর্ম আছে, কর্তা নাই, লেখা আছে, লেখক নাই, চাষ আছে, চাষা নাই, আপনার কেউ বিশ্বাস করবেন? যারা বলে যে সৃষ্টি আছে, স্রষ্টা নেই, তারা ওরকম বোকা হবে না? আমরা স্রষ্টাকে মানি, তিনি আল্লাহ। যারা নাস্তিক তারা আল্লাহকে মানেন না। এইখানে গিয়ে মানুষের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। আপনারা তো দুঃখ করবেন, মানুষের মধ্যে এত দলাদলি কেন, তো ভাগাভাগি কেন? আমি তো মনে করি দলাদলি হওয়াটাই সবচেয়ে ভালো। দলাদলি না হলে খাঁটি আর অখাঁটি কি চেনা যাবে নাকি? ভেজাল আর নির্ভেজাল কি চেনা যাবে? আপনারা আমের দেশের মানুষ, সুরমা ফজলি আর আশ্বিনা ফজলি কি একরকম লাগে? আশ্বিনা ফজলির সাইজে খুব ভালো, দেখতে মোটা তাজা, খেয়ে দেখেন তো, আর দ্বিতীয়বার খাবে কেউ? একবার কামড় দিলে দ্বিতীয়বার কামড় দেবে না? কিন্তু সুরমা ফজলির সাইজ যে ছোট, দেখতে খুব একটা ভালো না, কিন্তু ওটা একবার খেলে কেউ আর কাউকে দেবেও না, ভাগও দেবে না, বাবা সবাই একাই খাও। কারণ কি? দুটার মধ্যে ভালো মন্দ গুণে তারতম্য আছে, ঠিক না? আপনি কখনো বাজারে যাবেন, বাবা কচু দাও কচু দাও, সারাদিন কচু চাইবেন, কোন দোকানদার আপনাকে কচু দেবে না, বলতে হবে হয় মান কচু দাও, না গুড়ি কচু দাও, না ভোট কচু দাও, না বুনু কচু দাও, একটা নাম তো আপনি বলবেন। আপনি যেন মাছ কিনতে যান, মাছ মাছ মাছ, মাছের ওয়ালা বলছে বাবা কি মাছ নেবে নামটা তো বলবা, আমি ওসব বুঝি না, আমি মাছ নেব, আপনার থলি খালি ফিরে আসবে, মাছ পাবেন না। এরপরও মাছ নেওয়ার সময় দেখবেন টিপি টিপি পচা কিনা, তাজা কিনা, সব জায়গায় আপনি খাটি অখাটি বাছাই করেন। যদি আল্লাহ খাটি অখাটি দুই রকম সৃষ্টি করে না দিতেন, মাছ যদি জীবন না পুষত, তা আপনি টিপাটিপি করতেন নাকি? মানুষের মধ্যে এরকম তারতম্য থাকবেই। মানুষ দুই প্রকার হাদিসে ভাষা আছে, আল ইনসানু রাজুলান, মুমিনুন তাকি ওয়া ফাজিরুন শাকি। মানুষ দুই প্রকার, একটা হল মুমিন আল্লাহ ভেরু, একটা হল পাপাচারী হতভাগা। ওই যে দিন চার মাস বসে মায়ের ঘরে ছিলাম, তকদির লিখা হলো আমার কপালে, ওখানে আল্লাহ বলে দিয়েছেন, এটা কেমন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এখানে কাকুর একটা ওষুধের দোকান নিশ্চয়ই আছে, ওষুধের প্যাকেটে লেখা থাকে এই ওষুধের মেয়াদকাল চার মাস বা ছ মাস, এটা লেখা থাকে ঠিক না? ওষুধ যিনি বানিয়েছেন তিনি কিন্তু সঠিক করে দিয়েছেন, যদি আপনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খান ওই ওষুধটাকে বিষে পরিণত হবে, আপনি খেলে আপনার নিজের ক্ষতি হবে। যেদিন আমি মায়ের পেটের ফ্যাক্টরিতে সৃষ্টি হয়েছি সেদিন ওখানে আল্লাহ পাক ওই আমার জীবনের প্যাকেটে লিখে দিয়েছে যে এই মানুষটার মেয়াদ কাল 60 বছর। কথা বুঝতে পেরেছেন? এই ঔষধের গুণ ক্ষমতা এই হবে। যদি আপনারা ঔষধ বানিয়ে গুণ ক্ষমতা বানাইতে পারেন তা আল্লাহ পারে না? আপনার ঔষধে যদি টাইম বান্ধা থাকে তা আল্লাহ টাইম বান্ধা থাকবে না, ডেট অফ এক্সপায়ারি থাকবেই। বেটা ইংরেজি ভালোই বোঝে দেখছি, বাংলা আমরা খুব কমই বুঝি, ইউনিভার্সিটি সবাই বোঝে, বিশ্ববিদ্যালয়ে খুব কম লোকেই বুঝে। যদি বলি সাইকেলে চড়ো সবাই চেনে, সাইকেলটা ইংরেজি শব্দ কেউ জানেই না। যদি বলি দ্বিচক্র জানে চড়ো, একটা লোকও সাইকেল দেবে না আপনাকে। সাইকেলের বাংলাকে দ্বিচক্র জান না, কোন পাগলও আপনি দিবে? তো আমাদের বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে, কি করা যাবে? আমার মাঝে মধ্যে ইংরেজি বলা লাগে না, তো সমস্যা। মানুষের তৈরি জিনিসে যদি ভালো মন্দ তারতম্য থাকে, আল্লাহ পাক তার তৈরি জিনিসটার মধ্যে ভালো মন্দ সুযোগ দিয়ে দিয়েছেন। ইন্না হাদায়নাহু সাবিলা ইম্মা শাকরা ওয়া ইম্মা কাফুরা। আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি, হয় তুমি শুকর গুজার কৃতজ্ঞ বান্দা হও, আর না তুমি অকৃতজ্ঞ অস্বীকারী কাফের বান্দা হও। এই স্বাধীনতা আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন। মানুষের সঙ্গে অন্য সমস্ত সৃষ্ট জীবের পার্থক্য এই যে অন্য সৃষ্ট জীবের স্বাধীনতা নাই। সূর্য ইচ্ছা করলে পশ্চিম থেকে পূর্বে যেতে পারবে না, ওকে বলা হয়েছে খবরদার পূর্ব থেকে পশ্চিমে যাবে, তাই না? হ্যাঁ, যেদিন সূর্যকে বলা হবে এইবার তুমি পশ্চিম থেকে পূর্বে যাও, সেদিন দুনিয়া উল্টে যাবে, কেমন হয়ে যাবে, কিছুই থাকবে না, পৃথিবীটা ঝুলে আছে আসমান থেকে। সবাই যারা বিজ্ঞান ছাত্র সবাই বুঝেন, পৃথিবীটা ঝুলে আছে না, শূন্য মহাশূন্য একটা গোলাকার বস্তু ঝুলে আছে। আপনি দেখেছেন কেন ঝুলে আছে, কে ঝুলে রেখেছে এটাকে? আমরা দাড়ি পাল্লে এখানে মাল ওজন করি, নিচে দাড়ি, ওপরে ওটাকে কি বলেন, লাঠি মতো শলা, আর ওই যে রশি ঝুলানো থাকে না, এই রশিটা যদি না থাকে তাহলে নিচের পাল্লা কি থাকবে? সূর্য ঝুলে আছে, রশিটা আপনি দেখতে পাচ্ছেন না, ওটা আল্লাহর হাতে আছে, তার হাতে এই সুইচ, ওই সুইচ যেদিন অফ হয়ে যাবে এই পৃথিবীর সঙ্গে ওই সূর্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, পুরো পৃথিবী একেবারে উল্টো উল্টপাল্ট হয়ে যাবে। যেদিন আমি এই পৃথিবীকে পরিবর্তন করে ফেলব এবং সকল মানুষ আল্লাহর সামনে এসে সমবেত হবে, এটা দিয়ে কি বোঝা যায়? পৃথিবীর সুইচ যার হাতে, সূর্যের সুইচ তার হাতে, এদের শামসু কুব্বিরাত, যেদিন সূর্য আলোহীন হয়ে যাবে। আমার দেহটার মধ্যে একটা আলো আছে যাকে নূর বলা হয়, এর রূহ কেউ দেখতে পাচ্ছেন আপনারা? দুনিয়ার কোন ডাক্তার আজ পর্যন্ত রুহু দেখতে পাইনি, অথচ রুহু না থাকলে আমি চলতে পারছি না। 1973 সালে আমেরিকার ডাক্তাররা রুহু তলাশ করেছিল, একটা রোগী নিশ্চিত মরবে। ছেলেদেরকে ডাকা হলো, বাবা তোমার একটু অনুমতি দাও। তাহলে কি, তোমার বাপ তো বুঝতেই পারছ আর 10 মিনিটের বেশি বাঁচবে না, তা আমরা 5 মিনিট আগেই তাকে কাঁচের ইয়ের মধ্যে ঢুকাবো। এমন কঠিন কাঁচের পাত্র যে রাইফেল গুলি করলেও ভাঙে না, ঢুকে আমরা রুহুটাকে ধরব, দেখি ধরা যায় রুহুটা কেমন জিনিস। তো ছেলেরা তো অনুমতি দেয় না, তাই না? কেউ বাপ যদি 5 মিনিট বাঁচাতে 5 মিনিট থাকবে, কিন্তু ওদেরকে রাজি করালো সবাই মিলে, দেখো এতগুলো ডাক্তার বলছে তোমার বাপ বাঁচবে না, তুমি বুঝতেই পারছ, একটা আমরা বৈজ্ঞানিক টেস্টটা করে দেখি না কেন। তো অটোমেটিক্যালি অবশ্যই ছেলেরা রাজি হলো যে ঠিক আছে আমরা রাজি আছি, দেখি যদি একটা বিজ্ঞান আবিষ্কার হয় রুটা যদি ধরা যায়, ওটাকে তো টেরি পাওয়া যায় না, দেখি ধরা যায় কি। আসতে দিকে ঢুকে দিল, আগের থেকে কাফন ওই যে মানে মমি যাকে বলা হয় আপনার কি বলেন খাটিয়া মতন, ওই যে পুরো গ্লাস দিয়ে বানিয়ে নিয়েছিল, খুব কঠিন গ্লাস, রাইফেলে গুলি ঢুকবে না। সব ডাক্তাররা ঘড়ি দিয়ে দাঁড়িয়ে আছে পাশে আর বৈজ্ঞানিক রেডি, রু ধরবে যেন পাখি ধরা কারবার। এইবারে ঠিকই কিছুক্ষণ পরে এমন জোরে শব্দ হল সমস্ত ফেটে চুটি ধাপকে চলে গেল, কেউ ধরতে পারল না। বললো সুবহানাল্লাহ। তখন বিজ্ঞানীরা বললো হ্যাঁ আল্লাহ বলে কেউ আছে যা শক্তির সামনে আমরা কিছুই ক্ষমতা আমাদের নাই। বললো সুবহানাল্লাহ, এই রুহ আমার এখানে আছে, কেউ টের পায় না, কেউ দেখতে পাবে না, অথচ ওই রুহটা আছে বলেই আমার শক্তি, রু নাই তো আমি শেষ, যতই আপেল খান আর বিরিয়ানি খান কাজ দেবে নাকি, কিচ্ছু হবে না। এই রুহের খোরাক এইখানে, দেহের খোরাক ভাত তরকারি, আর আপনাদের দেশে কি আছে কালা রুটি, তাই তো? কালা রুটি বড় মজাদার রুটি, আমি আমদরে স্টেশনে বসে খেয়েছি, পাই না তো। আমার তো মনে হয় ইস্তেমার সময় আপনাদের বলি কাকানাটার ভাইরা এসে কালা রুটির দোকান দেন, সারা দেশের লোক কালা রুটি খাবে, বাংলাদেশের অ্যাডভার্টাইজটা হবে রাজশাহী এলাকা, আর আপনাদের কিছু পয়সাও হবে, কেউ দেয় না। কালা রুটি দেহের জন্য, বিরিয়ানি দেহের জন্য, রুহের জন্য কি খাওয়ান আপনারা? কিছুই নেই। অথচ যেটা না হলে দেহ চলছে না, তার খোরাকটা কোথায়? জবাব, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين تني شيء مهم شطة الله جني التمد المدة অর্থাৎ নিরক্ষর লোকদের মধ্যে প্রেরণ করেছেন তোমাদের মধ্যে একজন নবী। তার কাজ কি? যিনি মানুষকে কোরআন শিক্ষা দেন এবং সুন্নাহ হেকমাহ শিক্ষা দেন, কোরআন হাদিস। কেন? ইউজাক্কিহিম, তোমাদের অন্তর জগৎকে রুহানি জগৎকে পরিচ্ছন্ন করার জন্য। ওয়ায়াল্লামুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কোরআন এবং হাদিস তিনি শিক্ষা দেন। وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ যদিও মানুষ ইতিপূর্বে ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। কোরআন আসার আগে মানুষ পথ খুঁজে পায়নি, কি দিয়ে রুহকে সুন্দর করা লাগবে। আজকের বাংলাদেশ রুহানি কষ্টে ভুগছে, আপনারা নিজেই যারা পেপার পড়েন শিক্ষিত মানুষ তারা জানেন, মানুষের নৈতিকতা কত নিচে নেমে গেছে। এখন শান্তিতে নোবেল বিজয়ী ওবামা পর্যন্ত হতভম্ব হয়ে গেছে, কি করে আমার দেশের খুন ধর্ষণ ঠেকানো যায়, কোন বুদ্ধি পাচ্ছে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, সবচেয়ে অস্ত্রে সমৃদ্ধ আমেরিকা, ধনে বলে জনশক্তিতে অস্ত্রশক্তিতে পৃথিবীকে সে এখন একক শক্তি, অথচ তার দেশের এই অশান্তি সে দূর করতে পারছে না। আজকে পত্রিকা এসেছে জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা, অর্থনৈতিক কর্মকর্তা, IMF-এর সর্বোচ্চ কর্মকর্তা এমন নোংরা চরিত্রের ছিলেন যে চিন্তাই করা যায় না। লিখেছে তার অফিসে 18 বছর থেকে 8 বছর বয়সের কোন ছেলে হোক আর মেয়ে হোক তার যৌন ক্ষুধা তৈরি কেউ বাঁচতে পারেনি, এখন প্রচার হচ্ছে। বৃদ্ধ হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, এরপরেও অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মহিলা তার হাত থেকে বাঁচতে পারেনি। জার্মানি ফ্রান্সের প্রেসিডেন্ট সার্কোজি সম্পর্কে এই কথা শোনা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্পর্কেও এই কথা শোনা যাচ্ছে, মেয়ের বয়সে 21 বছরের মেয়েকে সে ছাড়ছে না। আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন 11 জন নারীকে নিয়ে ফষ্টি নষ্টি করেছে। দেশের মানুষ বলছে ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমাদের সংবিধান ব্যক্তি স্বাধীনতা উপর হস্তক্ষেপ করে না, সে জেনা করুক যাই করুক এ তার ইচ্ছা, করতেও তো পারে। ভারতে দাবি হচ্ছে ওবামার যারা ভোট দিয়েছে অধিকাংশ ভোট কারা দিয়েছে জানেন? সমকামী। সমকামী তো বুঝতেই পারছেন, পুরুষে পুরুষে জেনা করা, মেয়ে মেয়ে জেনা করে, এ দুনিয়া কখনো শুনেনি। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বলছেন, যদি কোরআনে সমকামী কথা না আসতো, লূত আলাইহিস সালামের এই ঘটনা না আসতো, আমরা কখনো কল্পনাও করতাম না যে এরকম কিছু হতে পারে মানুষের মধ্যে। পশুর চাইতো, একটা কুকুর পর্যন্ত কাজ করে না, করে কুকুরে কাজ করে না, ছাগলে কাজ করে না, গরু তো এ কাজ করে না, মানুষ সে কাজ করে। এই যে নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে মানুষ চলে গেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোচ্চ অবয়ব দিয়ে এই মানুষকে সৃষ্টি করেছিলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অথবা সেই মানুষটি আবার সর্বনিম্ন স্তরে চলে গেছে। কখন যায়? যখন এর রুহের খোরাকটা থাকে না, সামনে কোনো আলো থাকে না, অন্ধকার, যা খুশি তাই করবে। ওবামা এখন দুশ্চিন্তা পড়ে গেছে, কি করব আমি, দেশ চালাবো কি করে? বাংলাদেশের অবস্থা কি তাই নয়? নিজের দেশের কথা তো না বললে তো খারাপ হবে, খালি পরের দেশে বললে হবে? আমার দেশের 250 বছরের মেয়ে আর 70 বছরের বৃদ্ধা, কারো কি ইজ্জতের নিরাপত্তা আছে? পত্রিকা যারা পড়েন তারা নিয়মিত জানেন কি অবস্থা হচ্ছে। ঠিক অমনি করে খুন খারাপই এত নিম্নতম পর্যায়ে চলে গেছে যার কল্পনাই করা যায় না। যখন ইউনিভার্সিটির শিক্ষক হলাম, ভাবলাম বোধহয় বড় কিছু একটা হয়ে গেছে, সবাই সম্মান করে, স্যার স্যার বলে। ইউনিভার্সিটির শিক্ষকের মর্যাদা কত! কালকে পত্রিকা দেখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপরে ছাত্ররা অ্যাসিড মেরেছে, দেখছেন অ্যাসিডের ছবি, 25 জন আহত, 12 জন শিক্ষক, তার মধ্যে 2 জন শিক্ষক চূড়ান্ত ভাবে আহত, মুখটুক সব ঝলছে, হাসপাতালে পড়ে আছে। ছাত্ররা এত নিচে নামতে পারে, তাদের শিক্ষকদের এই হামলা যে করে, এটা আমাদের স্বপ্নও কখনো আসেনি। ফলে এটাই আমাদের সামনে আসতেছে যে ছাত্র শিক্ষকের যে সুন্দরতম সম্পর্ক, পবিত্র সম্পর্ক, আজকে অপবিত্রতায় রূপ নিয়েছে। আজকে শিক্ষকদেরকে ছাত্ররা ফ্রেন্ড বলে, ছাত্রীদেরকে আমরা মায়ের মতো, মেয়ে বলে আমরা তাদেরকে ডাকি, মা এটা পড়ো সেটা পড়ো। এই ছাত্রী যে কখনই কোনো শিক্ষকের দ্বারা নির্যাতিত হতে পারে কল্পনা করা যায় না। এ যুগে সবই যেন আস্তে আস্তে আস্তে আস্তে চলে আসতেছে, এটা সেই জাহেলি আরবের কথা কি মনে করে দিচ্ছে না? এই আয়াতটা যে পড়লাম সূরা জুমা 2 নম্বর আর, ঠিক ওই কথা আল্লাহ বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবল লাফি দালালিন মুবিন। কোরআন আসার আগে, রসুল আসার আগে আরবের সমাজ স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল, তাদের অধঃপতনের কাহিনী আপনারা বহু জানেন। আরবীয় অধঃপতন আর বাংলাদেশি অধঃপতন, 1500 বছর আগের অধঃপতন আর 1500 পরে অধঃপতন মিলালে কিন্তু পার্থক্য পাবেন না, বরং আরো নিকৃষ্ট অভিজ্ঞতা আপনার হবে। আরব দেশে আমরা বহু ইতিহাস পড়েছি, এরকম নোংরা ইতিহাস আমরা কখনো পড়ি নাই যেটা এখন আমরা করছি। স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণ শব্দটা এখন চালু হয়ে গেছে বাংলাদেশে, এটা কখনোই কি ছিল? কখনোই ছিল না। নৈতিকতার মান নামতে নামতে একবার শেষ হয়ে গেছে। করণীয় কি? করণীয়টা বলার জন্য আপনাদের সামনে এসেছি। জাতি যে শেষ, আরো যে শেষ হতে যাচ্ছে, কারণ এবং করণীয় এ দুটি আমাদের জানা থাকলে আল্লাহর কাছে বলা যাবে, আল্লাহ বলেছিলেন কাকন হাটে, ওরা মানেনি আমি কি করব? হয়তো বলবেন বলাটা সমস্যা, বলতে গিয়েই আজকে জেল খাটলাম। কি অপরাধ ছিল আমাদের আপনারা জানেন কি? যে সমস্ত গল্প আমাদের বিগত জোট সরকার করে গেছেন আমাদের বিরুদ্ধে, এই গল্পের একটাও কি সত্য? যদি আপনাদের বিশ্বাস করলে বিশ্বাস করে, আল্লাহ নবীকে তো 15টা মিথ্যা বলেছিল, কিছু লোক তো বিশ্বাস করতো তাই না? তা আপনারা কিছু লোক বিশ্বাস করবেন, বিশ্বাস করি আমি, কিন্তু আমি সাক্ষী এখনো মরেনি, শুনে রাখেন, ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। সুপরিকল্পিতভাবে আহলাদিস আন্দোলনকে বাংলার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য এই আন্দোলনের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে পৃথিবীকে দেখানো হয়েছে ডক্টর গালিব হল এই, আহলাদিস হল এই, আহলাদিসকে জঙ্গি বানাবার জন্য, আহলাদিসকে খুনি বানাবার জন্য সাধ্যমতো চেষ্টা করেছিল। হিতে বিপরীত হয়েছে, সারা বিশ্বের মানুষ এখন আহলাদিস আন্দোলনকে জানার জন্য উদগ্রীব হয়ে আসে, সারা বিশ্ব থেকে ইন্টারনেটে আমাদের কাছে চিঠি আসে, কিছু কিছু আমরা তাহারিকে দিয়ে থাকি, আমরা যারা পড়েন তারা জানেন, আর ইন্টারনেট যারা পড়া ছেলেরা তোমাদেরকে বলবো, আর তাহারিক ওয়েবসাইট ভালো করে তোমরা টেস্ট করবে, অনেক কিছু পাবে সেখানে। আহলাদিসের প্রচার আমাদের অ্যারেস্ট হওয়ার আগে যা ছিল, অ্যারেস্ট হওয়ার পরে শতগুণ বৃদ্ধি পেয়েছে, ঠিক না? তা লাভ হল না লস হল? শত্রুদের লস হয়েছে, লাভ হয়নি। সরকার 11টা মামলা দিয়েছিল, যদি সত্যিকার অর্থে কোন পাবলিক মামলা দিত জামাত ছেলেকে উনি হত্যা করেছে, তাহলে মনে মনে একটু শান্তি পেতাম। সরকার ঢাকায় বসে দেখলো আমি রাজশাহীতে মানুষকরণ করেছি। হ্যাঁ, আপনারা বলবেন সরকারের চোখ তো সব জায়গায় থাকে, হ্যাঁ সে চোখগুলোর সঙ্গে তো থাকলাম পুলিশগুলোর সাথে, ওরা স্যার আমাদের ক্ষমা করবেন, ওপরের নির্দেশে আপনাকে ধরেছি। কি হলো তাহলে, ব্যাখ্যা কি দাঁড়ালো? কোন পুলিশ আমাদের সঙ্গে বিয়াদবি করেনি, আইন আছে দুটা মামলা তাহলে পায়ে বেড়ি পড়ায়, আমার 11টা মামলা কোনদিন পায়ে বেড়ি পড়ায়নি। কারণটা কি? সম্মান, যে মানুষটা নির্দোষ কেন তাকে আমরা অপরাধে কষ্ট দিব? তারা তো মানুষ, পুলিশে মানুষ না, ওরা তো মানুষ, তারা তো মুসলমান। আপনার 12 বছরের এক পুলিশের কথা ভুলতে পারি না, কারারক্ষী বগুড়া কারাগারের, আমাকে দেখে যে কি কান্না কানল, সে বল স্যার আপনার জন্য আমার জীবনে রক্ত দেবো, খালেদা জিয়ার এপিএস আমার ভাই, আমি তাকে ধরবো, আপনি আমাদের গ্রামে দোতলা মসজিদ করে দিয়েছেন, সেই মসজিদে বসে এই বন্যার সময় আমার লোকগুলি বেঁচে গেছে, আর আপনি আসতে জেলখানে, যারা জীবনে কোনো উপকার করেনি, খালি আশ্বাস দিয়েছে এ করবো তা করবো, তারা এমপিগিরি করেছে, মন্ত্রীগিরি করেছে, কিছুই দেয়নি আমাদের, আর আপনি বিনা স্বার্থে এতটা কাজ করলেন, আর আপনি জেলখানে। হ্যাঁ, আহলাদিস আন্দোলনকে সবাই ভয় পায়, কারণ আহলাদিস আন্দোলনের সামনে এইটা আছে, আর এর ব্যাখ্যা হাদিস আছে, আর কিচ্ছু নাই, আর অন্যদের সামনে বহু কিছু আছে, পার্থক্য বুঝতে পারছেন এখন? দলিল নেই। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল, মান ইক্তাদা বিল কুরআনে ফালা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ সুম্মা ক্বারা ফামান ইহতাদা ফালা ইয়াশকা তিনি বলছেন, যে ব্যক্তি কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণ করবে সে কখনোই দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, সে কখনোই আখেরাতে কষ্টে নিপতিত হবে না, অর্থাৎ জাহান্নামে যাবে না। এই হাদিস এবং কোরআনের আয়াত পাশাপাশি রাখেন, রেজাল্ট দাঁড়াবে এই, দুনিয়ায় শান্তি পেতে গেলে রুহুকে অবশ্যই খোরাক দিতে হবে, সেই খোরাকটা মানুষের বানোয়াট কোন খোরাক নয়, খোরাক হতে হবে কোরআনের এবং হাদিসের, যে খাদ্যের মধ্যে কোনো ভেজাল নাই। এটা আগে বললো না, ভেজালের গল্প করি না, আগে কোরআনে ভেজাল আছে? যদি থাকে তো ভাই বলতে পারেন, অসম্ভব কিছু নেই, মানুষ সবই বলতে পারে, দেখছি তো কোরআন নিয়ে খেলা করছে, কোরআনকে কত আজেবাজে কথা মানুষ বলে, কোরআন পড়াচ্ছে না এখন, কোরআন পড়াতে পারেন, সত্য কখনো পড়ে না, সত্য চিরদিন সত্য। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, তাম্মাত কালিমাত রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। তোমার প্রভুর এই কলে এই কালাম সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ, এই কালামের পরিবর্তনকারী কেউ নাই, তিনি মহান সত্তা আল্লাহ, সব কিছু শোনেন এবং সর্বজ্ঞ। ঐন্ততে আকসারা মানফুল অর্ধে পরাইতে আল্লাহ বলছেন, হে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি অধিকাংশ মানুষের কথা শুনে কাজ করো দুনিয়ায়, ইউদুল্লুক আন সাবিলিল্লাহ, ওরা তোমাকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দেবে, বিচ্যুত করবে, কারণ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, তাই ধারণা করেই ডক্টর গালেবকে জঙ্গি বলে, কথা বুঝছেন, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, ওয়াইনহুম ইল্লা ইখরসুম, অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে। এই কোরআনের সূরা আল আনআম 115 এবং 116 নম্বর আয়াত বাড়িয়ে পড়ে দেখবেন। তাহলে সত্য মিথ্যার মানদণ্ড কি, সংখ্যা না আল্লাহর ওহী? বলেন আল্লাহর ওহী, সংখ্যা 10 যেখানে আল্লাহ সেখানে, কথাটা ঠিক না? আপনারা ভোট দিলে এক ভোটে যদি আমি ফেল করি, আমি বেঠিক আপনি ঠিক, 259 জন প্রফেসর একদিকে ভোট দিল, 260 জন সুইপার একদিকে ভোট দিল, সুইপার এমপি হবে না প্রফেসর এমপি হবে? বলেন এবার, এবার ঠেলা জবাব দেন, 125 মাসের দাম বেশি না একটা ইলিশ মাসের দাম বেশি? যান বাজারে ইলিশের দাম বেশি বলা যাবে না, একটা তো 100 পুটি, তো সংখ্যা ওটি বেশি, ওটির দাম বেশি হবে না? জি না, রুহের খোরাক এইখানে ধ্বংস করেছি আমরা প্রথমেই, ফলে আজকে বাংলাদেশের সব জায়গায় অধিকাংশের আইন চলছে, অধিকাংশের সন্ত্রাস চলছে, অধিকাংশ যারা তাদেরই যেন বাংলাদেশ, অন্য মানুষই দেশে নাই, তারা যা খুশি তাই করবে, কিচ্ছু বলার ক্ষমতা নাই, পুলিশ অসহায়, বিচারক অসহায়, সমস্ত নীতি নৈতিকতা, প্রফেসর শিক্ষক অধ্যাপক সব অসহায়, কিছুই বলার কায়দা নেই, অধিকাংশ ক্ষমতায় আছে। কোরআন ক্ষমতায় আছে কি কোরআন বাইরে আছে বলেন তো? কোরআন ক্ষমতায় থাকলে এই অধিকাংশ রায় চূড়ান্ত কথাটা চলত না, জাতীয় সংসদে যে সুদের আইন পাশ করে, অধিকাংশের আইন হয়ে গেছে, বাংলাদেশের সুদ হালাল হয়ে গেছে, নাই সুদ খান আপনারা? বলবেন তো খাবো না, কেন সারা ধরে ফেলবে? তা আমি জানি আমার গায়ে জামাটাও সুদের টাকা করে, এবার আপনি কি বলবেন? এবার বলেন, জবাব দেন দেখি, সবাই সুদ খায়, যে জামাটা বানায় আমি তো বানাইনি, টেক্সটাইল মিলে তৈরি করা, ওই মিলগুলো ব্যাংকের ঋণ নেয়, ব্যাংক তো বিনা সুদে ঋণ দেয় না, আর এই সেই ঋণ শোধ করে ব্যাংক ওই কি বলে টেক্সটাইল মিলওয়ালারা, সে ঋণ শোধ করার সময় টাকা কি পকেটে দেয় নাকি? যে জামাতে বিক্রি করে প্রতি গজে 10 পয়সা হলো তো আস, সে জামাটা আমি কিনছি, জেনে শুনে জানি সুদের টাকায় তৈরি করে, কিন্তু আমার কোনো করার আছে, আমি কি জামা বানাইতে পারবো? তাহলে পল মুড়িতে থাকা লাগবে তাহলে আমার, কথা বুঝছেন? আপনারা এখানে ধানের চাষ করেন, বড় বড় ডিপ টিউবওয়েলের কারবার, ডিপ টিউবওয়েলে পানি ছাড়েন, ওই ডিপ কিনতে সুদে লোন করা লাগে না? 5 পয়সা হলেও আপনার ওই 1 লিটার পানির মধ্যে ঢুকে গেছে, ওই পানি দিয়ে আপনি ধান করছেন, সরকারকে সুদ দিয়ে ঋণ নিচ্ছেন ব্যাংক থেকে, তাহলে আপনাকে সরকার সুদ খাওয়াচ্ছে না? চিন্তা চাষ করুন, হয়তো খালি স্লোগান দিয়ে সময় কাটিয়ে লাভ নেই, নিজেকে বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন, আমরা কোথায়? এক যে সুদ খায় 36 মাস জেনা করার সমান গুনাগার হয় সে, হাদিস পড়েননি আপনারা? কোরআনের 7টি আয়াতে সুদ হারাম করা হয়েছে, 40টি হাদিসে সুদ হারাম করা হয়েছে, এরপরও আমরা সুদ খাই বলি মুসলমান, আমরা আহলা দেশ, হতভাগা দেশ, ভোট চাইলে ভোট দেয়, কোথায় দেয় হিসাব করি না। আমি যাকে সুপারিশ করছি ওই লোকটা গিয়ে কালকে আমার কোরআনের বিরুদ্ধে আইন করবে, ও আমার হাদিসকে ধ্বংস করবে, ও আমাকে জঙ্গি বানাবে, তখন আপনি ভোট দিয়ে দিচ্ছেন দিব্য? আমরা জেলে গেছি, কাকনহাটের মানুষটি কখনো আমাদের জন্য চোখে পানি ফেলেছে? আসেন কেউ এর মধ্যে? ইনশাআল্লাহ বলতে আগামীতে ফেলবেন আবার গেলে, তাই না? ইনশাআল্লাহ কোথায় বলতে তাও অনেকে বুঝে না, ইনশাআল্লাহ আপনার জন্য আমি আছি, অসুবিধা নেই, কিন্তু ইনশাআল্লাহ কানকে অমুক কাজ করেছি এটা কি বলা যাবে? অতীত কাজে বলতে গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আর ভবিষ্যতে কিছু করতে গেলে ইনশাআল্লাহ বলবেন। জেলখানে এই পুলিশ গুলো যে কত শিকার শিখেছে ভাই, ওরা কথা কথা গেলে ইনশাআল্লাহ বলে, আলি বেটা ইনশাআল্লাহ সব জায়গায় বলা যায়, ভালো আছো ইনশাআল্লাহ, আলি বেটা ভালো কি ইনশাআল্লাহ হয়, ভালো আছো আলহামদুলিল্লাহ বলো। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পার্থক্য বুঝাতে বুঝতে বেশ 3.5 বছর গেছে আমার, 7টা কারাগারে কিন্তু সব জায়গায় একই দুর্দশা, গোপালগঞ্জেও যায় ঢাকাতেও তাই, সাতটা কারাগারে ঘুরেছে আমাকে, এক জায়গায় বসতে দেন, একদম বর্লি আমার সুপার বলে কি জানেন যে আপনার কাছে বর্লি সব মুরিদ হয়ে যায়, তা আপনাকে এক জেলে রাখা হবে না, মহা বিপদ দেখতে পাচ্ছি, যাব কোথায় বন্ধুরা? আবার ওহির বিধান মান্য করে আহলে হাদিসরা, অন্যরা বিভিন্ন নামে পরিচিত, আহলে হাদিসরা হাদিস কোরআনের অনুসারী বলে পরিচিত। এই পরিচয়টা এই জন্য যে আমি ভাই আমার পরিচয় দিয়ে দুনিয়া চলি, আমার বৈশিষ্ট্যগত পরিচয়, আমার প্রথম পরিচয় আমি মানুষ, ঠিক কিনা বলেন? গরু তো নেই, ছাগল তো নেই, মানুষ তো বটেই, হিন্দু হন, বৌদ্ধ হন, মুসলমান হন, আমরা প্রথম পরিচয় আমাদের মানুষ। দ্বিতীয় পরিচয় আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম, মুসলিম অর্থ হল আত্মসমর্পণকারী। এইবার মুসলিম হলে তো শুধু হচ্ছে না, মুসলিম মোশেক, মুসলিম বিধাতি, মুসলিম খুনি ডাকাত সব তো মুসলিম এখন মার্শাল্লাহ, তার মধ্যে পার্থক্য হবে না? এর মধ্যে আমি ভাই কোরআন হাদিস মেনে চলি, আমি অন্য কিছু মানি না, তাই আমার নাম আহলুল হাদিস, হাদিসের অনুসারী, এটা আমার বৈশিষ্ট্যগত নাম। জঙ্গলে বহু পশু আছে, পশু রাজা আছে সিংহ বাঘ, আপনি ওখানে হরিণও বসবাস করে, আপনি হরিণের গোস্ত খান, কোনদিন বাঘ জবগির খাইছেন? গেলে আপনাকে জবগির খাই দেবে, তো সবাই পশু বটে কিন্তু বাঘের আর হরিণের পার্থক্য নাই, সবাই মুসলমান বটে, আহলে হাদিসের আহলে বেদাতে পার্থক্য নাই। বেদাতি মিলাদ না হলে পেট ভরে না, বেদাতি সয়াবাতে হালুয়া রুটি না খেলে ও পেট খারাপ হয়, আর আহলে হাদিসরা সয়াবাতে হালুয়া রুটিকে পায়খানা মতো নিকৃষ্ট মনে করে, আহলে হাদিসরা বেদাতের জিলাপিকে পেলে কুত্তাতে খাওয়ায়, নিজেরা খায় না, পার্থক্য হবে না? এই পরিচিতি নিয়েই আমরা আহলুল হাদিস আন্দোলন করি। এখন আহলে হাদিসরা দুটো ভাগ হয়ে গেছে, কিরকম? একটা হল বাপদাদা চোদ্দ পুরুষে আহলাদিস, এটা হল জাতীয়তাবাদী আহলাদিস, একটা হল আদর্শবাদী আহলাদিস, আদর্শের ডাইনে তারা যায় না, এটা আদর্শবাদী আহলাদিস। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানকে আদর্শবাদী আহলাদিস বানাতে চায়। আপনারা কোরআন হাদিস অনুসারে আহলাদিস হবেন না বাপদাদার অনুসারে আহলাদিস হবেন? এই পার্থক্যটা বোঝানো আমার দরকার ছিল বলে আসলাম বাধ্য হয়ে, কারণ আপনাদের অহংকার খুব বেশি, আমরা সব আহলে হাদিস। আমার মনে পড়ে 1986 17 সেপ্টেম্বর সে ঘটনা, ভবানীগঞ্জ সরকারি অডিটোরিয়ামের মধ্যে বক্তব্য রাখছি আমি, আমরা দুঃসমাজ সালাফি আমার সাথে ছিলেন, 15 মিনিটের ভাষণেই জনতা গরম হয়ে গেছে, একজন লাভ দেশে বলছে আমি হতে পারি কমিউনিস্ট, আমি পাক্কা আহলে হাদিস। বাহ খুব ভালো, আহলে হাদিস কাছে এসো, কাছে আসলো বলে বাবা তুমি কমিউনিস্ট আন্দোলন করো কেন? ওই যে লেখা আছে ভবানীগঞ্জে একটি হিমাগার চাই, নিচে লেখা আছে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ভবানীগঞ্জ এলাকা। আচ্ছা ওইখানে হিমাগার চাওয়ার জন্য যদি লেখা হয় বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, তোমার কোন আপত্তি আছে? তো না, কেন আপত্তি থাকবে? যদি আহলে হাদিস হিমাগার চায় সরকারের কাছে, আমার কোনো আপত্তি নেই, এই জন্য কি তুমি কমিউনিস্ট হয়েছ? গডলেস থিওরি আল্লাহ নেই বলে তখন বুঝতে পারছি বিষয়টা, স্যার মাফ করেন বুঝতে পারেনি, খবরদার হিমাগার চাওয়ার জন্য কমিউনিস্ট হবে আর সালাত আদায় রফাদা করার জন্য তুমি আহলে হাদিস হবে, এই দ্বিমুখী চরিত্র ছাড়ো, তুমি মসজিদে আহলে হাদিস থাকবে, পার্লামেন্টে আহলে হাদিস থাকবে, ব্যবসা কেন্দ্রে আহলে হাদিস থাকবে, তুমি চাষ করবে সেখানে আহলে হাদিস থাকবে, কোথাও তুমি হাদিস করার বিরুদ্ধে আমল করবে না, তবে তুমি আহলে হাদিস হবে পারবে? তোমার স্যার এ তো কেউ কখনো আমাদের বলেনি, আমরা ভাবছি ভাই সালাতের বলে রফরেদার না করলে ও কাফের হয়ে যাবে, মানে কোন পাগলে বলছে রে বেটা, রফরেদারটা শূন্য, ও না করলে কোন পাগল, কেউ কাফের হবে না, ওটাই মূল পার্থক্য নয়, পার্থক্য হল আকিদার পার্থক্য। একজন আহল হাদিস মুসলমান জীবন গেলেও কখনো কোরআন হাদিসের বাইরে কোনো কাজ করবেন না। আপনার সন্তান যদি কলেরা বা ডায়রিয়ায় আক্রান্ত হয়, ডাক্তার যদি বলে আমি নিরাশ হয়ে গেছি আর আমি উপায় নাই, এখন আপনি যাহা করেন, পাশেই একজন ফকির এসে যদি বলে হে মা তোমার সন্তান বেঁচে যাবে, ওই সামগ্রীর মাজারে তুমি একটা খাসি মান্নত করো, তোমার সন্তান বেঁচে যাবে। আহল হাদিস মা যদি হয় ও বলবে আমার সন্তান মরুক আর বাসুক, আমি কখনোই কোন পীরের কবরে মান্নত করব না, তাই বলবে না। আর যদি বেদাতি মা হয় বলে তুমি ওই একটা খাসি কেন দশটা খাসি দেবো আমার সন্তান বেঁচে থাক, তাই বলবে না। এই হলো আহল হাদিস মা আর হানাফি মায়ের বেদাতি মায়ের পার্থক্য। হানাফি বলা ঠিক না, কারণ হানাফি সত্যিকার যিনি হানাফি তিনি অবশ্যই হাদিস করে অনুসারী হবেন, কারণ ইমাম আবু হানিফা পরিষ্কার বলে গেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে ওটাই আমার মাযহাব। তোরা মনে রেখো আবু হানিফার নাম ভাঙিয়ে আমরা হানাফি বলি, আবু হানিফার আদর্শ আমরা মানি না। বাংলাদেশে যদি একটাও হানাফি থাকে ডক্টর গালিবের চেয়ে বড় হানাফি বাংলাদেশে একটাও নেই। হানাফি হতে হও, ভালো করে হানাফি হও, খোদা আবু হানিফার নাম ভাঙলে খাইও না। ঠিক অমনি করে বলি যারা ছাত্রলীগ করো মুজিবের অনুসারী হও, স্বেচ্ছাচারিত অনুসারী হয়েও না। তোমরা ছাত্রলীগের নাম নিয়ে যেভাবে সন্ত্রাসী হয়েছ তোমরা কখনই শেখ মুজিবের উত্তরসূরি নাও, শেখ মুজিব কখনো সন্ত্রাস করত না। যারা ছাত্র দল করো সন্ত্রাসী হয়েও না, জিয়াউর রহমান কখনই সন্ত্রাসী মানুষ ছিলেন না, তার ধারে কাছে জানার যোগ্যতা তোমাদের নাই। জিয়াউর রহমানের সততা কিম্বদন্তির মতো, শেখ মুজিবের হৃদয় বিশাল সিংহের হৃদয়ের মতো উদার মানুষ ছিলেন। রাজাকারের হেড খানে সবুরকে ছোট্ট চিঠি তিনি পেলেন, মিটিং এ বসে আছেন, এসছেন পাকিস্তান থেকে, বিশাল সম্মান তাকে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন তখন তো বলা যেতে পারে একচ্ছত্র নেতা তিনি বাংলাদেশের। তিনি তার মিটিং এ বলছেন রে দেখছিস শেরকুটটা কি, উনি সবাই তুমি তুমি তুই তুই কথা বলতো ওনার মন্ত্রীগুলোকে, দেখছিস মুরব্বী কি লিখছে, তো কি লিখছেন মুজিব আমি কারাগারে বড় কষ্ট পাচ্ছি, কি করবে রে তোরা কি করে বল, এ তোফাল টোফাল তো তুমি ছাড়া তুই ছাড়া বলেন, সে যে আপনি যা বলেন তাই, যা ছেড়ে দিকে খানে সবুর নামটা শুনছেন তো, আজ থাকলে তাকে যুদ্ধ অপরাধীদের ঝুলেই দেওয়া হতো, প্রথমে দেওয়া হতো তাকে। কিন্তু শেখ মুজিবের কলিজাটা কত বড় ছিল বলে, আরে এক সময় পাকিস্তানের জন্য সে যা করেছে তার অবদান ছিল, কেন এই এরকম বিখ্যাত রাজনীতিবিদকে আমি অহেতুক জেল খাটাবো, রাজনৈতিক কারণে অনেক কিছু হতে পারে কিন্তু যোগ্যতা তো তার অস্বীকার করার উপায় নাই। আজ তারই কারণে আছে খুলনা যশোর সাতক্ষীরা সবকিছু আজকে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে, যদি সবুর না হতো খুলনা আমরা পেতাম না, হয়তো ছেড়ে দাও ওকে। এই হল শেখ মুজিব। আর আমরা যারা মুজিববাদী মুজিবের অনুসারে দাবি করি, আমরা তো মনে করি তার জুতবার যোগ্যতা রাখি না, অতএব শুধু নাম ভাঙিয়ে মুসলমান হওয়া যাবে না, খাঁটি মুসলমান হওয়াটাই ভালো। নাম দিয়ে দিয়ে নিজেকে দলাদলি করে লাভ নাই, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে বাঁচানোর মধ্যে ক্রেডিট, মানুষকে হত্যা করার মধ্যে কোনো ক্রেডিট নাই। বিশ্বজিৎকে হত্যা করলে কতগুলো ছেলে তোমরা মিলে মুসলমান নাম তোমার নষ্ট করে দিয়েছ, একটা হিন্দু ছেলেকে মারলে সে মানুষ তো বটে, কেন তাকে তুমি মারলে, তুমি তো মুসলমান, তুমি শান্তির শান্তিবাদী নেতা, তুমি কেন তাকে মারলে, তুমিও ছাত্র সেও ছাত্র, একটা মানুষ মুরগি মারতে গেলে মায়া লাগে, মানুষ মারতে মায়া লাগে না। যারা তাহারিকে সাংবাদিক বলছেন বিশ্বযুদ্ধের উপর দেখবেন খেয়াল করে, বড় দুঃখ লাগে দুঃখে বলছে কথাগুলো। আমি আপনাদের কাছে আপিল করব কোরআন এবং হাদিসের অনুসারী হওয়ার মাধ্যমে নিজের রুহানি খোরাকটা আগে দেন, রুহের জগৎ যা নষ্ট হয়ে গেছে সে ধ্বংস হয়ে যাবে। আমাদের এই এলাকার একটা ছবি প্রায় পত্রিকা দেখি, আপনারা কি টমেটোতে বিষ মাখান নাকি কে ভাই, কাকনহাটে বলাটা ঠিক হবে না, কারণ আপনারা মাশাআল্লাহ নাম করে ফেলেছেন সারা পৃথিবীতে যে গোদাগাড়ি এলাকা হলো টমেটো বিষ মাখানো এলাকা, আর বগুড়া হলো আলুতে বিষ মাখানো এলাকা, দুটো ছবি পুরাই আস। আপনারা যদি আল্লাহর হস্তে বলি যদি মুসলমান হন, হাদিসটা মনে রাখেন, ছোট্ট হাদিস আমার সঙ্গে বলতে হবে, বলেন মান গাসানা ফালাইসা মিন্না, একটু মনে থাকবে না, মান গাসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে প্রতারণা করলো সে মুসলমান তো দলভুক্ত থাকলো না। আল্লাহ রসুল যদি একথা বলেন কিয়ামতের মাঠে হে টমেটো বীজ দেওয়া আহলে হাদিস ভাই, আপনি কি আল্লাহ রসুলের শাফাত পাইবেন আশা করতে পারেন? যিনি তার আপনি তার দলভুক্তই থাকলেন না, কি করে তার শাফাত পান? আপনি হাজার বার রহমত দান করেন, গিয়ে লাভ হবে কিছু? কিচ্ছু হবে না। মানুষকে ফাঁকি দিবেন না, ব্যবসায় ভেজাল দিবেন না। বন্ধুরা আমার, এবার আসুন, আপনারা এসছেন বহু মানুষ, আপনার কাছে জিজ্ঞাসা করি, সমাজে শান্তি সমৃদ্ধি কায়েম করার জন্য, কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন গড়ার জন্য কি একাই একজন ব্যক্তি দ্বারা কি সম্ভব? এই একটা জালসার মাধ্যমে কি সম্ভব? আপনারা জালসা কেন্দ্রিক আন্দোলন করবেন না, এটা নিশ্চয়ই প্রয়োজন আছে। বহু মানুষকে একসঙ্গে রেখে কিছু কথা বলা যায়, এক মশলা বৃষ্টির মতো, কিন্তু এই এক মশলা বৃষ্টি হলে কি ধান হয়? চাষ করা লাগে না? ঘাস বাছাই করা লাগে না? পরিচর্যা করা লাগে না? তিন মাস আমরা খাটলে তবেই তো দুটো ভাতের পাওয়া যায়, তাও যদি ধান যদি চিটা ভুষে না হয় তো তার সর্বনাশ। এই সমাজ গড়তে গেলে শুধুমাত্র একদিন ওয়াজ জলসা করে গড়া সম্ভব নয়। আল্লাহ রাসূল একটা হাদিস বলি, আপনারা হাদিস মানতে বাধ্য যদি মুসলমান হন। قال رسول الله صلى الله عليه وسلم من اراد بحبوبه الجنه فليلزم الجماعه رواه الترمذي যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতের জিন্দগিকে অপরিহার্য করে নেয়। তাহলে কি একা একা থাকা যাবে? জামাতবদ্ধ জীবন যাপন করাটা অপরিহার্য, যদি না থাকে আপনাকে জাহান্নামের মধ্যস্থলে থাকতে পারবেন না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন চারটি শব্দ, আল জামাআতু রাহমাতুন, আল ফুরকাতু আযাবুন। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন। আপনি কোন জীবন বেছে নেবেন? যদি রহমতের জীবন বেছে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। আপনি কি সন্ত্রাসীদের সঙ্গে জামাতবদ্ধ হবেন? হাদিস কোরআনের অনুসারে ভাইদের সঙ্গে জামাতবদ্ধ হবেন? এইবার একটু মুশকিল হয়ে গেল। সন্ত্রাসীদের সঙ্গে জামাতবদ্ধ হলে আমি টেন্ডার পাব, চাকরি পাব, দুনিয়া পাব, আর কোরআন হাদিস পন্থীদের সঙ্গে জামাতবদ্ধ হলে দুনিয়া হারাব, হয়তো বা আখেরাত পাব। ওটা একটু আসতে বলে, নিশ্চিতভাবে পাবে বিশ্বাস অনেকের নাই, বিশ্বাস থাকতে হবে অবশ্যই আপনি জান্নাত পাবে। এই দুটো পথ আপনাকে বেছে নিতে হবে। আর কোন দিকে যাবেন, ডাইনে না বামে? হযরত বামপন্থী হন, উলাইকা আসহাবুল মাশআমা আলাইহিম নারুন মুসাদা, যারা বামপন্থী হবে তারা জাহান্নামের মাঝখানে খুঁটিতে বেঁধে তাকে পোড়ানো হবে। সুরা বালাত পড়ে দেখেন। আর যারা ডানপন্থী হবে, উলাইকা আসহাবুল মারহামা, তারা রহমতের জিন্দগি যাপন করবে, তারা জান্নাতে থাকবে। এখন আপনি কোনটা নেবেন আপনি যাচাই করুন। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়ার আন্দোলনটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন। বাংলাদেশে এবং পৃথিবীর সর্বত্র এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বগুড়া জেলা কারাগারের গেটে আমার কাছ থেকে দোয়া নিয়ে যে ছেলেটি সিঙ্গাপুর গেল, আলহামদুলিল্লাহ জেলখানতে বেরিয়ে এলাম, একটি তাহারিকের গ্রাহক ছিল, এই মাসে ১৬০টি তাহারিকের গ্রাহক সেখানে হয়ে গেছে, এবং সবই নতুন নতুন আহলে হাদিস হচ্ছে, প্রতিদিন খবর আসছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ডের আবুধাবিতে, বাহরাইনে, সৌদি আরবে, কুয়েতে, সর্বত্র যে আন্দোলন চলছে, মানুষ টের পেয়ে গেছে যে সত্য থাকলে এখানেই আছে। আপনারা কি সত্যের অনুসারী হতে রাজি নন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে আশা করি সমাদৃত হবে। আমরা আপনাদেরকে আবেদন জানাব, জামাতবদ্ধভাবে জেগে উঠুন। ছোট্ট বাচ্চা ৭ বছর বয়স থেকে ১৩ বছর বয়স পর্যন্ত এই সময়টাকে ওকে সোনামণি সংগঠনে নিয়ে আসুন। ওই সন্তানটাকে অন্য বাতিলপন্থী সংগঠন যখন টান দিবে ওই ছেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি পড়েন নাই প্রায় পত্রিকায়? ছোট্ট বাচ্চাকে বলা হচ্ছে, তার ম্যাডাম বলছে চকলেট দিয়ে, বলো চকলেটটা, বলো এই বাচ্চা তোমাকে, তোমার রুজির মালিককে, বাচ্চা বাবাকে যা শুনছে তাই বলছে যে আল্লাহ। আল্লাহকে কখন দেখছ? না তো। এবার পকেট থেকে বের করে ভ্যানিটি ব্যাগ থেকে কিছু চকলেট দিল সবাইকে একটা করে, বলো তো এই চকলেট তোমাকে কে দিল? বলে আপা দিল। দেখো রুজির মালিক আপা, আল্লাহ বলে কিছু নাই। এখন ওই ছেলে বাড়ি আসছে, ছোট্ট বাচ্চা, বোঝে না তো, আম্মা আমার ওস্তাদি শিখালো কি, ওস্তাদি না ম্যাডাম শিখালো কি, রুজির মালিক বলে আপা, আপনি যে বলেন আল্লাহ, আল্লাহ কোথাও দেখান লাগবে, মা কি আল্লাহ দেখাতে পারবে? এইভাবে আকিদা নষ্ট করা হচ্ছে সর্বত্র। এটা দেখেই আমরা তখন বাধ্য সোনামণি সংগঠন করেছি আমাদের সন্তানগুলোকে বাঁচানোর জন্য। ছোট্ট ছেলেকে স্কুলে বই পড়ানো হচ্ছে, চলো চৌধুরী বাড়িতে মৌলুদ শরীফ পড়িতে যাই, বাচ্চা সে কি বলবে? আম্মা মৌলুদ শরীফ সে কি জিনিস প্রশ্ন করবে না? আমরা বই লিখছি যে না চলো মাওলানা বাড়িতে তৌহিদের ওয়াজ শুনিতে যাই, কি পার্থক্য হল? দুটাতে ঔকার আছে, ওই ঔকারে মৌলুদ, এই ঔকারে তৌহিদ, ওই ঔকারে চৌধুরী এটা বংশ আভিজাত্য, এই ঔকারে মাওলানা সবার কাছে সমাদৃত। এইভাবে লেখনের মাধ্যমেই আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তথাকথিত বাতিলপন্থী লেখকরা। মাদ্রাসা বানিয়েছেন খুব সুখের কথা, ক্লাসে ইবতেদাই ক্লাসে ক্লাস থ্রি ফোরে পড়েন, আল্লাহ নিরাকার, রসুল নূরের তৈরি, আল্লাহ সর্বত্র বিরাজমান, ছেলে মুখস্থ করছে পড়তেছে। ক্লাস এইট নাইন টেনের বইতে লেখা হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা, মুসলমানের ইসলামের চারটি মজহাব হানাফি শাফি মালিকি হাম্বলি, আহলে ইসলামী পঞ্চম আরেকটি মজহাবের আবির্ভাব ঘটিয়াছে, ওয়ার ইমাম দুইজন ইয়াহিয়া বিন আকসা মৃত্যু 241 হিজরি এবং দাউদ ইবনে আলী ইসফাহানি। প্রশ্ন লেখা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে হাদিসের মধ্যে পার্থক্য বিভেদ কিসের? আমি তো ভাই এইট নাইন কখনো পড়িনি, আমার বিদ্যে হলে ভাই ফোর পর্যন্ত, জানেন আপনার থ্রি পর্যন্ত, এ থ্রি উপরে আমার এলেম নাই, এরপর থেকে মাদ্রাসা তো মাদ্রাসাই, বুঝতে পারছেন? যখন ঢাকাতে ছিলাম তখন আমাকে এসে একজন দিল, বলে স্যার দেখেন তো কি লেখা, এমন খেবা খেবলাম বেটা, বল এ কি লিখছে, যারা ইমামই মানে তার দুটো ইমাম লিখলাম আরাফাতে, আবিষ্কার বটে, কি আবিষ্কার, দুটো ইমাম আবিষ্কার হয়েছে। এইবারে চলে গেলাম সরাসরি ইউজিসি অফিসে, ডক্টর বারিককে বললাম স্যার এখনই ফোন করেন আপনার ছাত্র স্কুল টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান বেটাকে ধরেন। তোমাদের বাবা আমি বললে হবে না, তোমাদের যুব সঙ্গে সব ভয় করে, তুমি কর, স্যার ফোন দেন। স্যারের ফোন নিয়ে আমি ফোন করলাম ওইখানে ওনার সামনে, এমন ধমক দিয়ে ফোন করলাম ও ভয়ে কাঁপতেছে বাস থেকে, যদি আপনি এবার সংস্কার না করেন আপনার বিরুদ্ধে হাইকোর্টের মামলা রুজু করবো, আমি নিজে আহলেদের যুব সঙ্গে সভাপতি হিসাবে উপস্থিত। ছত্রের কাপসার বলছে এ ক্ষমা করেন ভাই, আমাকে ক্ষমা করেন, এই জুন মাসে সংস্কার ঠিক করে দেবো ভাই, ও ক্ষমা করেন মামলাটা এখন করেন না। ঠিকই 1983 জুন সংস্করণে ওটা পরিবর্তন হয়ে গেল, বললো আলহামদুলিল্লাহ। আহল আসতে বানাইছে পঞ্চম মজাব, যেন কুরু পাণ্ডব পঞ্চ পাণ্ডব আসেনা গল্প, আমাদেরকে তাই বানিয়েছে, যারা ইমামই মানে না তাদের দুটো ইমাম বানিয়েছে। এইগুলো হল ইসলাম ধর্ম শিক্ষা। আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে সরকারিভাবে যে এই বই লেখা হয়, এই বইকে আপনি আমরা ছেলেকে পড়াবেন নাকি? এই জন্য আমরা সোনামণি করে যে ছোট্টবেলা তার আকিদা নষ্ট করতে না পারে, মৌলবী সাহেবরা যেন মাদ্রাসার নাম করে আপনার সন্তান আকিদা নষ্ট না করে। আল্লাহ নিরাকার নয়, আল্লাহ শূন্য সত্তা নয়, আল্লাহর আকার আছে, তিনি শুনতে পান জানতে পারেন সবই পারেন। এই যে মোবাইলটা, এ শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না আমাকে, এর চোখ কিরকম আপনার মতো, এর কান কি আমার মতো? মোবাইল যদি শুনতে পায় দেখতে পায়, আল্লাহ ঠিক দেখতে পায় শুনতে পায়, কিন্তু তার চোখ কান আমাদের মতো নয়। লাইসা কামিসলি শাইউন ওয়া সামিউল বাসির, তার তুলনীয় কিছুই নাই, তিনি সব শোনেন এবং সব দেখেন, যিনি দেখতে পায় শুনতে পায় তার কি কোন আকার নাই? একটা একটা কি বলবো, একটা অমুসলিম খ্রিস্টান ইয়ে যদি কি বলে নাস্তিক পণ্ডিত জজ বৃষা যদি একথা বলতে পারে, হি হু প্ল্যান্টেড হিয়ার হ্যাজ ই নট হিয়ার, লাভ দুটছে করে, যিনি উনি কানের গবেষণা করছেন তার গবেষণাগারে, হঠাৎ করে বলে ফেললেন যিনি এই সুন্দর কান সৃষ্টি করেছেন তিনি নিজেকে শুনতে পান না? সঙ্গে সঙ্গে বলে আসলো কোরআন দেখুন, ওহুয়া সামিউল বাসির, আল্লাহ শোনেন আল্লাহ দেখেন। একটাই অমুসলিম যদি মুসলমান হতে পারে গবেষণা করে, তুমি বেটা মৌলবি সাহেব তুমি জানো না কোরআন হাদিস পড়ে, অথচ তুমি বই লিখছো আল্লাহ নিরাকার, শোনো না জানো না কিছুই না, একটা শূন্য সত্তা ভুয়া, ঠিক কথা হলো? এই ধরনের এলেম কালাম নিয়ে এদেশে মৌলবি সাহেব বই লেখে, আর সরকারকে ঘুষ দিয়ে সে বইগুলো পাস করে স্কুলে পাঠিয়ে দেয়। এগুলো পাঠানো হবে, এই জন্য আমরা বাধ্য হয়ে নিজেরা আহলে মাদ্রাসা বানিয়েছি নওদাবড়াতে, শুধু নয় বাংলাদেশের বহু জায়গায় বানিয়েছি। নওদাবড়ায় গেলে ওই ছেলে কোশ্চেন কালে ওই বই পড়বে না ইনশাআল্লাহ। এইখানে যে পার্থক্য, যদি আমরা বোর্ডের পরীক্ষা দেওয়াই কিন্তু আমাদের শিক্ষকরা বইগুলোকে সাইজ করে ছেলেকে শিখায়, যা খুশি তাই শিখায় না। কথা বুঝতে পারছেন ভাই? এইভাবে আকিদা নষ্ট করা হচ্ছে, আমাদের আমল নষ্ট করছে, আমাদের সুপুরো জীবনটা ধ্বংস করে দিচ্ছে। আমার ছেলে কখনোই জেনা ব্যবচারে করবে না, যদিও আমাদের ছেলেরাও এম এ পাস করে ডক্টর ডিগ্রি আমরাও নিয়ে থাকি, কিন্তু আমরা কখনো ওই টানে যাই নাই, কারণ আমাদের শিক্ষাটা ওইভাবে গড়ে ওঠে নাই। এই জন্য এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের সামাজিক ব্যবস্থা সবকিছুকেই পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে আমরা সাজাইতে চাই। এটাতে কি কোনো আপত্তি আছে আপনাদের? এটা কি একাকি সম্ভব না? সবাই মিলে চেষ্টা করতে হবে, এই চেষ্টার জন্য সাংগঠনিকভাবে এগিয়ে আসতে হবে। এককভাবে বললে সরকার আমরা 3% মূল্য দেবে না। যদি এদেশের আহলে জামাত, এদেশের ইমানদার সমাজ যদি ঐক্যবদ্ধভাবে বলে হে আমাদের সরকার, আপনি আমাদের জনপ্রিয় সরকার, আপনিও মুসলিম আমিও মুসলিম, কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করুন, এই কথা বলি, তুমি একা বলি শুনবে নাকি? সবাই মিলে যদি বলি সরকার হুঁশিয়ার হয়ে যাবে, যদি বলি ভোট দেব তোমাকে কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাবে এই ওয়াদা দিতে হবে, তবে চালাবো, ভোট দেবো তার আগে দেব না, তো অটোমেটিক সোজা হয়ে যাবে না? এইটা বলার হিম্মত আমাদের নাই। সাহস করে বলুন, জঙ্গি 10 বা 1000 বার বলুক জঙ্গি আমরা হব, কিন্তু কোরআন হাদিস ছাড়তে রাজি নই, ফাঁসি একবার না 10 বার ফাঁসিতে ঝুলবো, হাদিসের একটা শব্দ পরিবর্তন করতে আমরা দেব না বাংলার জমিনে। এই সাহস যদি থাকে তাহলে মুসলমান হন, তাহলে আহলে হাদিস হন। যদি এই সাহস না থাকে মনে রাখবেন ভীরু কাপুরুষের জন্য আহলে হাদিস হওয়ার দরকার নেই, বাঘের বাচ্চা হওয়ার চেষ্টা করুন। একটা হাদিসের জন্য আর মনে পড়ে বারবার ইরাকের সেই বিপ্লবী বীর সনুসির কথা, তাকে ফাঁসিতে ঝুলানোর আগে বসিয়ে রাখছে জজ সাহেব তার সামনে, আর ডান পাশে জানলা খুলে দিয়েছে, দিয়ে ঝুলে আছে সব, প্রায় 8-10টা ফাঁসি ঝুলানো আছে, দেখো একটু পরেই তোমার অবস্থা এরকম হবে, তুমি মৃত্যুর আগে কি চাও বলো, তুমি এখনই তোমার আহলে জান্নাত ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দেব। উনি বলছেন দেখো শুনে দেখো হে জজ সাহেব, আল্লাহ রসুলের একটা হাদিসের জন্য ওইরকম একবার নয় আমি 1000 বার ফাঁসিতে ঝুলতে রাজি আছি, কিন্তু হাদিসের অবমাননা করতে আমি দেব না। এই হল আহলে হাদিসের চরিত্র। আহলে হাদিস আন্দোলন অনেকেই বলে এদের রাজনীতি নাই কিছু নেই, খালি রফাদার আমিনে ব্যস্ত, যারা বলে ওরা বোকা কিছুই জানে না। আমরা বলি ওই সরকার থেকে শুরু করে কাকনাট পর্যন্ত সর্বত্র খালি কোরআন হাদিসের বিধান চলতে হবে। আমার অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতিটা অবশ্যই বাতিল করতে হবে, সুদকে অবশ্যই হারাম করতে হবে। সুদকে হালাল করবেন আপনারা? এলাকার এমপিকে বলে দিন, আপনাদের তো একজন মন্ত্রী হয়েছে, তাকে বলে দিন তুমি নিজে ব্যবসায়ী মানুষ, সুদ আগে হারাম করো, ঘুষ হারাম করো, দেশে আল্লাহর রহমত নেমে আসবে। সুদকে জায়েজ করে হালাল করে দেশে কোনো আল্লাহর রহমত আসবে না। এই জন্য তো একদল হল গাছতলায়, একদল হল 1-5 তলায়, এই অর্থনীতি চলবে না। মায়েরা আজকাল সন্তান বিক্রি করছে, আর তোমরা ওদিকে আসো মায়েদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছ, শান্তি দাও দেশে, আল্লাহর গজব যেন বন্ধ হয়ে যায়। আমি সবার উদ্দেশ্যে বলছি, জামাতবদ্ধভাবে এদেশের বুকে কোরআন ও হাদিস ভিত্তিক জীবন পরিচালনার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি। চেষ্টা করলে নেকি পাবো, চেষ্টা না করলে গুনাহগার হব। চেষ্টা কবুল করার মালিক আল্লাহ, তিনি কখন করবেন তিনি ভালো জানেন, আমাদের চেষ্টা তো আমাদের করে যেতে হবে, তাই তো? যদি চেষ্টা করি তাহলে আলহামদুলিল্লাহ আমরা ইহকালে পরকালে শান্তি থাকবো। ওই যে আয়াতটা বললাম, ফামানে তাদা বিল কোরআনে ফালা ইয়াদিল্লু ফি দুনিয়া ওয়ালা ইশকা ফিল আখিরা। ইবনে আব্বাস বলছেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, যে ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেয়, সে ব্যক্তি পৃথিবীতে কখনোই পথভ্রষ্ট হবে না এবং আখেরাতেও কখনো দুঃখ কষ্টে পড়বে না, অর্থাৎ জাহান্নামে যাবে না। আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়াতে সংস্কার করে নিজের জীবন সংস্কার, অর্থ সংস্কার, রাজনীতি সংস্কার, সার্বিক জীবনকে সংস্কৃত করে পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন। যেসব ভাইরা চলে গিয়েছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ কাকুনাট এলাকায় আজকে আমার সবচেয়ে নিকটতম বন্ধু হল আব্দুল খালেক মাস্টার উপরবিল্লির। আমি যখন ঢাকাতে ছিলাম তখন তিনি আরাফাতে আহলে যুবসংঘের ইয়ে দেখে, খবর দেখে সর্বপ্রথম তিনি ঝিনাতে আহলেদের যুব সংঘের শাখা গঠন করেন। উনি আর ভাই মুসলিম, এখন মুসলিম ভাই বেঁচে আছে, খালাক ভাই চলে গেছে, আমি ভাই এখন বেঁচে আছি, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। ঠিক একইভাবে ভাই জিনা তো চলে গেছে, আমার শিরকের বইটা সেই অনুবাদ করেছিল কবি কাব্যাকারে, এই জন্য আমি একসময় জিনাকে সাংগঠনিক জেলা বানিয়ে ফেলেছিলাম সারা রাষ্ট্রে। জিনা ওলারে সর্বপ্রথম আমাকে, আমাদের আন্দোলনকে, আমাদের সংগঠনকে বরণ করে নিয়েছে। এজন্য জিনাবাসী সাথে সাথে কাকনাটবাসীকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমাদের কর্মীদেরকে দোয়া করবেন, আল্লাহ পাক আহলে আন্দোলনকে কবুল করে নেন, এবং এর বিনিময়ে দুনিয়া কিছুই চায় না, যেন জান্নাতুল ফেরদাউসের এক কোণে একটা আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দেন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।